والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে রোজার ফজিলত, রোজার ফজিলত সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে, তার মধ্যে কিছু হাদিস আমরা আজকে আলোচনা করব। প্রথম হাদিস হল قال النبي صلى الله عليه وسلم الصوم جنة من النار متفق عليه। রোজা হচ্ছে ঢাল স্বরূপ, রোজা ঢাল স্বরূপ, জাহান্নাম থেকে ঢাল স্বরূপ। আপনারা ঢাল জানেন, ঢাল তলোয়ার বলে না, ঢাল তলোয়ার, ঢাল মানে যে যে ওই যে ঢাকনার মতো জিনিস দিয়ে এভাবে সামনে ধরে তরোয়াল কিংবা তীরের আঘাত থেকে নিজেকে রক্ষা করা যায়, তাকে বলা হয় ঢাল। রোজা যখন রাখবেন তখন রোজা হবে ঢাল স্বরূপ। হ্যাঁ, রোজা ঢাল স্বরূপ, তার মানে জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আর ঢাল স্বরূপ বলা যায় যে কোন নোংরা চরিত্রহীনতা আপনাকে স্পর্শ করবে না। যখন রোজা রাখবেন তখন আপনি ভালো লোক, রোজা আপনাকে আটকাবে, রোজা আপনাকে আগলে রাখবে যাতে আপনি কোন নোংরামিতে পতিত না হন, এই জন্য রোজা হলো ঢাল স্বরূপ। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري। দ্বিতীয় হাদিস হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সওয়াবের আশায় ঈমান সহ রমজানে রোজা রাখবে তার অতীতের গুনাহ সমূহ মাফ করে দেওয়া হবে। তার রোজা রাখবে তার অতীতের গুনাহ সমূহ মাফ করা হবে দুটো শর্তে। প্রথম শর্ত কি? ঈমান থাকতে হবে। ঈমান না থাকলে তো এটা তো প্রধান, আর তার মানেই হলো ঈমান থাকতে হবে, মানেই হচ্ছে তাওহীদ থাকতে হবে, শিরক থাকলে হবে না। যে ব্যক্তি মুশরিক সে যদি শত রোজা রাখে তার রোজা কবুল হবে না? আমি শুনেছি এখানকার মাজরার কিছু কিছু অমুসলিমরা মুসলিম সাথীদের সঙ্গে রোজা রাখে, সারাদিন খায় না, তাদের রোজা কবুল হবে না? তাদের প্রধান জিনিসটাই নেই, ঈমানটাই নেই। আর ঈমান মানে কি? তাওহীদ। যা যারা লা ইলাহা ইল্লাল্লাহ করেছে কিন্তু তাওহীদ নেই যাদের ভিতরে, শিরিক আছে, তাদের ঈমান কি ঠিক আছে? না। সুতরাং ঈমান আছে মানে তাওহীদ আছে, সেই তৌহিদ যুক্ত আছে, তাদের রোজা পূর্বেকার সমস্ত গুনাহ মাফ করে দেবে। তবে আরেকটা শর্ত আছে, সেই শর্তটা প্রায় সর্ব বিষয়, সেটা হচ্ছে নিয়ত। যে আপনি যে স্বভাব পাবেন তার নিয়ত রাখতে হবে, নিয়ত রাখা ছাড়া স্বভাব পাওয়া যাবে না। যেমন বিভিন্ন জায়গায় শর্ত লাগানো হয়েছে যে যে ব্যক্তির ছেলে মারা যায় সে ব্যক্তি তার জন্য সুপারিশ করবে সে ছেলে বেহেস্তে যাবে, কিন্তু শর্ত হলো কি? সবুর করতে হবে আর নিয়ত রাখতে হবে। আপনাকে বলা হলো হিরণ ভাই এই চেয়ার দুটো এই তিনতলার থেকে নিচে তলায় নামিয়ে দেন তো। আপনি নামিয়ে দিলেন, এতে সব পাবেন না পাবেন না? যদি নিয়ত থাকে তাহলে সব পাবেন, নচেত পাবেন না। আপনার নিয়ত যদি থাকে হুজুরের আদেশ মানলাম, আপনার মন হয়তো বিরক্তি বোধ করছে কিংবা আপনার মন হয়তো বলছে যে এক দুটো পয়সা পেলে ভালো হয়, দুটো চেয়ার দুটো রিয়াল পেলে তো ভালো হয়। আপনার নিয়ত নেই যে আমি সব পাবো আল্লাহর কাছে, তাহলে আপনি সব পাবেন না। সুতরাং সবের আশা রাখলে পরে অনেক সময় ভারী কাজও সহজ হয়ে যায় আর হালকা হয়ে যায়। যখন বলবো চেয়ার দুটো আপনি যদি নিচে নামান তো আপনি 200 সওয়াব পাবেন, তাই না, কিংবা 200 টাকা পাবেন, তখন এই চেয়ার দুটো নামাতে ভারী লাগবে? লাগবে না। কিন্তু যদি বলি যে না সওয়াবও পাবেন না আর 200 রিয়ালও পাবেন না, তখন আপনাকে অবশ্যই ভারী লাগবে। একটা দুনিয়ার কাজ, একটা আখিরাতের কাজ। তবে দুনিয়াদাররা দুনিয়ার কাজকে প্রাধান্য দেয়, 200 রিয়াল পাবো, হ্যাঁ সওয়াব পেলাম আর না পেলে 200 রিয়াল পাবো, দেখবেন খুব আনন্দের সাথে করবে। কিন্তু যারা দিনদার তারা রিয়াল পাক আর না পাক 200 সওয়াব তো পাবো, দেখবেন তারা আনন্দের সাথে করবে। আগামীকাল রোজা, কিসের রোজা? আরাফাতের রোজা। এই রোজা যদি রাখেন তাহলে 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। শুধু রাখলেই হবে না, আপনার নিয়ত থাকতে হবে, ঈমানের সাথে নিয়ত থাকতে হবে যে এই রোজা রাখলে আমার আগেকার 1 বছর এবং পিছেকার 1 বছর গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে 2 বছর পর পর শুধু আরাফা রোজা রাখলেই হয় হুজুর, তাহলে তো গুনাহ মাফ হয়ে যাবে, এই সময় মারা গেলে বেহেশতে চলে যাব, তাই না? তাই হবে না? এই গুনাহ বলতে কোন গুনাহ মাফ হবে? সাগিরা গুনাহ মাফ হবে, যে গুনাহতে তওবা লাগে না। তওবা লাগে যে গুনাহতে, সে গুনাহ মাফ হবে না যতক্ষণ না আপনি আল্লাহর কাছে তওবা করেছেন। সুতরাং মোট কথা হলো, যদি আপনি সওয়াবই চান তো সওয়াবের নিয়ত রাখতে হবে, তবেই আপনার রমজানের রোজা পূর্বেকার সমস্ত গুনাহকে মাফ করে দেবে। তিন নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহু আযজা জাল, আল্লাহ তাআলা বলেছেন। তাহলে কি হাদিস হলো এটা? হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলে? যেটা ওহী, আল্লাহর কথা কিন্তু কার ভাষায়? রাসূলের ভাষায়। আর যেটা আল্লাহর কথা আল্লাহর ভাষায় সেটা কি? কোরআন। সেটা হচ্ছে কোরআন। আর যেটা আল্লাহর কথা কিন্তু রাসূলের ভাষায় সেটা হলো হাদিসে কুদসি। কি সেটা? কাল আল্লাহ আজওয়াজাল, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, আদম সন্তানের প্রত্যেক আমল তার জন্য কিন্তু রোজা নয়। রোজা কার জন্য? আমার জন্য। তাহলে কি করে হুজুর? কারণ রোজার মধ্যে আপনি রিয়াকারী আনতে পারেন না। রিয়াকারী মানে লোভ আনতে পারেন না। আপনি লোক দেখিয়ে নামাজ পড়তে পারেন, লোক দেখিয়ে দান খায়রাত যাকাত দিতে পারেন, লোক দেখিয়ে হজ করতে পারেন, কিন্তু লোক দেখিয়ে রোজা রাখতে পারেন না। কি করে? আপনি খেয়েছেন না খেয়েছেন আমি কি করে বুঝবো? লোক দেখিয়ে আপনি রোজা রাখতে পারেন না। আমাকে লোক বললেন হয়তো মুখে, হুজুর আমি রোজা রাখেছি, আপনি যদি আমার পেছনে গিয়ে খান আমি কি দেখে বসে আছি? তাহলে লোক দেখানো হবে? এতে হবে না। এই জন্য খালিস আল্লাহর জন্য, খাঁটি আল্লাহর জন্য রোজা, যে রোজা আল্লাহর জন্য এবং তিনি নিজেই মানা আজিবের নিজের হাতে তার বদলা, নিজে নিজে আমি বদলা করবো। রোজা হলো ঢাল স্বরূপ, ঢাল স্বরূপ জাহান্নাম থেকে, ঢাল স্বরূপ নোংরা এবং পাপাচারিতা থেকে, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ফাইজা কানা ইয়াউম সাওমি আহাদিকুম, অতএব যখন তোমাদের কারো রোজার দিন হবে তার কি করা উচিত? ফালা ইয়ারফুস, সুতরাং সে যেন কোন অশ্লীলতা না করে। ফালা ইয়ারফুস, সে যেন কোন অশ্লীল কথা না বলে, কোন যৌনচারিতা না করে। ইয়ারফুস মানে যৌন সম্পর্কিত কথা বলা, মানে মহিলা মহিলায় পুরুষ সম্পর্কে বলতে পারে অশ্লীল যৌনতার কথা, পুরুষে পুরুষে কোন মহিলা সম্পর্কে যৌনতার কথা বলতে পারে, বন্ধু হিসাবেও অনেক সময় মজাক করে কেউ কোন মহিলা নিয়ে আলোচনা করতে পারে, মহিলারা সখী সখা নিয়ে কারোর সঙ্গে আলোচনা করতে পারে, কোন পুরুষ সম্পর্কে যৌনতার কোন আলোচনা করা যাবে না। ফালা ইয়ারফুস, এমনকি স্ত্রীর সঙ্গেও না, স্ত্রীর সঙ্গেও দিনে রোজার দিনে এই শ্রেণীর যৌনতা আলোচনা হবে না, যেমন যৌনচারিতা হবে না। যৌনচারিতা মানে স্ত্রীর সঙ্গে, অবশ্য এক্ষেত্রে শুধু চুম্বন বৈধ করা হয়েছে, চুম্বন এবং প্রচাপন ইত্যাদি বৈধ করা হয়েছে, এক শর্তে যদি আপনি নিজের কামকে বা কামনাকে দমন করতে পারেন। তাহলে যদি আপনার দমন ক্ষমতা না থাকে তাহলে আপনার জন্য বৈধ নয় স্ত্রী চুম্বন করা। অতএব রোজার দিনে খবরদার আপনি অশ্লীল কথা বলবেন না, ওয়ালা ইয়াসখাব, হই হাল্লা করবেন না, হই হাল্লা করা হবে না। হই হাল্লা মানে চিল্লে চালাতে করে না, যে মস্তানরা পাড়া মাতিয়ে বেড়ায়, এই শ্রেণীর হই হাল্লা করা যাবে না। ফাইন সাব্বা হুয়া হাদুম, ঝগড়াঝাটি করা যাবে না? যাবে না, তারা বেশি যাবে না। হই হাল্লা না করা, ঝগড়াঝাটি আরো করা যাবে না। কিন্তু হুজুর যদি কেউ গালি দেয় আমাকে, তো গালির বদলে অনুরূপ গালি দেওয়া জায়েজ না জায়েজ? জায়েজ, যদি আপনি দেন তো জায়েজ, কিন্তু তবুও আপনার কাজ কুকুরের কাজ, কুকুরে করেছে কামড় দিয়েছে, তাহলে কি রে কুকুরে কামড়, মানুষের শোভা পায়? এখন আপনি কেউ যদি আপনাকে শুয়োরের বাচ্চা বলে, তখন আপনি তাকে বলতে পারেন তুই শুয়োরের বাচ্চা। কিন্তু কেউ যদি একবারে কাঁচা গালি দেয়, কাঁচা মানে বুঝতে পারছেন, সে কাঁচা গালি দিল, আপনি যদি আপনার মুখটাকে কাঁচা গালি দিয়ে খারাপ করেন, তাহলে সেটা কি আর উচিত হবে? না, এটা উচিত হবে না। সুতরাং যদি উচিত না হয় তাহলে আপনাকে কি করতে হবে? গালি দেওয়া উচিত হবে না আপনার জন্য, বিশেষ করে রোজার দিনে। রোজার দিনে আপনি তার জবাব দেবেন না, তার কারণ আপনি রোজা রেখেছেন। সুতরাং আপনি বলবেন, হ্যাঁ ইন্নি ইমরুন সাইম, আমি রোজা রেখেছি, তার মানে রোজা রেখেছি, তার মানে রোজা রেখেছি বলে আমি তোমাকে জবাব দিতে পারলাম না। যদি রোজা না থাকতো তাহলে আমি তোমাকে দেখতাম। তার মানে হলো রোজার একটা মর্যাদা আছে, সেই রোজার মর্যাদা আপনাকে রক্ষা করতে হবে। এইবারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদে, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে। কোন সত্তা? আল্লাহর কসম। লা খালুফু ফামি সাইম আতিয়াবু ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি মিন রিহিল মিস্ক, মুখের রোজাদার যে মুখের গন্ধ তা আল্লাহর কাছে কিয়ামতের দিনে কতটা সুগন্ধময়, মিস্কে আম্বরের থেকেও সুগন্ধময়। তার মানে আল্লাহর জন্য কষ্ট করে যে রোজা রেখেছে, তার পেট খালি, তার মুখে কিছু নেই, সেখান থেকে একটা দুর্গন্ধ বের হয়, আর সেই দুর্গন্ধটা আল্লাহর কাছে পছন্দনীয়, যেহেতু তার জন্য এটা হয়েছে। কতটা পছন্দনীয়? মিস্কে আম্বর থেকেও বেশি পছন্দনীয়। ওয়ালিস সাইমি ফারহাতান, রোজাদারের জন্য রয়েছে দুটো খুশি, রোজাদারের জন্য দুটো খুশি। ইফরাহু হুমা, যে খুশি নিয়ে সে খুশি হয়। ইজা আফতারা ফারিহা, ইফতারি করার সময় সে খুশি হয়, সারাদিন রোজা রেখে শেষ করে ইফতারি সামনে আসে, আহা কত আনন্দ পায়, খুশি হয়, ছেলে মেয়ে নিয়ে বা নিজে খাবার দেখে খুশি হয়, এটা স্বাভাবিক প্রকৃতিগত ব্যাপার। কিন্তু আর একটা খুশির জায়গা আছে, সেটা হচ্ছে ওয়াই জারাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমি, যখন সে রবের সঙ্গে নিজ প্রতিপালক পালকের সঙ্গে সাক্ষাৎ করবে তখন সে নিজের রোজা নিয়ে খুশি হবে। আল্লাহ যে রোজা সঙ্গে নিয়ে গেছে সে রোজা নিয়ে সে খুশি হবে। অতএব এটা হলো রোজার একটা মহৎ ফজিলত। আরো একটা হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা জা রমাদান, রমজান মাস যখন এসে যায়, এটা রমজানের ফজিলত, রোজার ফজিলত না, রমজানের ফজিলত। ইজা জা রমাদান, রমজান যখন এসে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। কয়টা দরজা জান্নাতে? আটটা। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সমস্ত দরজা খুলে বন্ধ করে দেওয়া হয়। কয়টা হিরণ ভাই জাহান্নামের দরজা? সাতটা। সাতটা। ওয়া সুফিদাতি শায়াতিন, শয়তানকে, সমস্ত শয়তানকে শৃঙ্খলাগ্রস্ত করা হয়, শৃঙ্খলাবদ্ধ করা হয়, মানে মানে মানে বন্দি করা হয়, তাকে শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়। সে শিকল কেমন সে আল্লাহ জানে, হ্যাঁ আমরা জানি, সেটা তাকে বন্ধ করে দেয়, বুখারী মুসলিমের হাদিস। এই হলো মোটামুটি রোজার ফজিলত। এবারে চলুন যে রোজার প্রকারভেদ ও তার রুকুন ও শর্ত সমূহ কি কি। রমজান মাসের প্রথম হচ্ছে কথা হচ্ছে, রমজান মাস যে আসবে তার আগমন কিভাবে প্রমাণিত হবে। নম্বর এক, কিভাবে প্রমাণ করবেন যে কালকে রমজান মাস বা প্রথম তারিখ? প্রথম কিভাবে প্রমাণ হবে যে রমজান মাস? চাঁদ দেখে, চাঁদ দেখে প্রমাণ হবে যে কাল রোজার মাস। একজন ন্যায়পরায়ণ বিশ্বাসী মুসলমানের সাক্ষী দ্বারা যে চাঁদ দেখতে সক্ষম হয়েছে, যে চাঁদ দেখেছে সে বলবে যে আমি চাঁদ দেখেছি, বাস একজন সাক্ষী দিলেই কাল থেকে, এই এদেশে নিয়ম আছে যে সে কোর্টে গিয়ে সাক্ষী দেবে যে আগামী কাল আমি চাঁদ দেখেছি, আগামী কাল থেকে রোজার মাস শুরু হবে। এইভাবে যখনই প্রমাণ হয়ে যাবে তখন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম্মু, সুতরাং রোজার মাসেরই তাকে রোজা রাখতে হবে। এই হলো প্রমাণ করার পদ্ধতি। আনবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা রাখো। হুজুর চাঁদ দেখে রোজা রাখবো, এটা আল্লাহ রাসূলের হাদিস, এটা কি সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে একজন চাঁদ দেখলে কি রোজা রাখা যাবে, নাকি এক এক দেশের কোন পার্থক্য আছে? এই হচ্ছে মতভেদ ওলামাদের মধ্যে। কিছু ওলামা বলছেন যে সারা বিশ্বের একজন মুসলমান যদি রোজার চাঁদ দেখে তো সারা বিশ্বের মুসলমানরা তার পরের দিনে রোজা রাখবে, যেহেতু আল্লাহ রাসূল বলছেন চাঁদ দেখে রোজা রাখবে। অতএব একজন দেখলি, এখানে আল্লাহ রাসূল নিষেধ করে বলেননি যে প্রত্যেক দেশে চাঁদ দেখে রোজা রাখো, বলেছেন চাঁদ দেখে রোজা রাখো, আর সেই সময় সমস্ত মুসলমানদেরকে এই কথা বলা হয়েছে। দেশের কথা যেহেতু উল্লেখ নেই, অতএব যে যে যেখানেই থাকুক যখনই শুনবে যে হ্যাঁ অমুক জায়গায় চাঁদ দেখা গেছে রোজা রাখবে, সারা বিশ্বের মুসলমান রোজা রাখবে। কিন্তু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম এই কথা বুঝেননি, তাই শামের চাঁদ দেখে মদিনায় রোজা বা ঈদ করেননি। তাহলে সাহাবিদের বুঝ নিয়ে সেই রকম আমরা এক এক দেশের নিয়ম অনুযায়ী চাঁদ দেখে রোজা করব ঈদ করব, নাকি আমরা আমাদের নিজের বুঝ নিয়ে এই হাদিস বুঝে রোজা করব ও ঈদ করব, এই হলো সমস্যা। এই কালকে আরাফাত, এই আরাফাত সারা বিশ্বে একদিনে হবে নাকি প্রত্যেক দেশের ঈদের আগের দিনে আরাফাত হবে, এ নিয়েও ঝামেলা, এ নিয়েও ঝামেলা। আমরা যেমন আরাফাতের দিন, যখন আরাফাতের দিন থাকবে তখন অনেকদিন অনেক জায়গাতে রাত, গভীর রাত, যখন বিকালে আরাফাতের হাজিরা আল্লাহর কাছে কাঁদাকাটি করবে সেই সময়টা অনেক জায়গাতে ভোরের বেলা। সুতরাং এক ক্ষেত্রে হচ্ছে না, এক জায়গায় সবে কত অন্য জায়গায় হয় না, তাই না? আল্লাহ তাআলা নিচের আসমানে নেমে আসেন, কখন নেমে আসেন? প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে। কোন হিসাবে? মক্কার হিসাবে, না আমেরিকার হিসাবে, জাপানের হিসাবে, না বাংলাদেশের হিসাবে? কোন ঠিক আছে ঠিকানা আছে? যদি বলে মক্কার হিসাবে রাত্রের শেষ তৃতীয়াংশ, তাহলে আমেরিকায় যখন কটা তখন তাহলে আল্লাহ তাআলা নেই। তা আমেরিকায় যখন রাত্রের শেষ তৃতীয়াংশ হবে তাহলে আল্লাহ নামবেন না। আচ্ছা, এ বোঝার দরকার আমাদের মাথায় নেই, আমরা বুঝতে পারবো না আল্লাহ তাআলা কি। তো আমরা যদি যেদিনে মক্কাতে আরাফাত হয়, যেদিনে হাজিরা আরাফাতে যায়, সেদিনে যদি আমাদের রোজা নাই রাখি আমাদের দেশে, আমরা আমাদের দেশে চাঁদ হিসাবে নয় তারিখে রোজা রাখি, তাহলে সমস্যাটা কি? ওরা বলছে না, ইয়াউমে আরাফার কথা আছে,